আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বুধবারে আল্লাহর ঘরে একটি কথা আলোচনা করব, যে কথা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা যারা দাওয়াতের কাজ করি, দাওয়াতের কথা শুনি এবং সমাজের উপকার করি বা মানুষের উপকার করি, দর্শে বসছি, তার পেছনে লাভ নিশ্চয়ই খুঁজি। সমাজের উপকার করছি, সামাজিক কাজ করছি, তাতেও নিশ্চয়ই লাভ খুঁজি। আমরা কি কেউ এমন কাজে লাভ খুঁজতে চাই যেটা নিজের স্বার্থে করি? যেমন যারা বিবাহিত, বিবাহিত যারা, তারা স্ত্রীর সাথে মিলিত হয়, এটা নিজের চাহিদা প্রয়োজনের মেটাবার জন্য, তাই না? তাতে কি স্বভাব চাই আমরা? তাতে কি স্বভাব হবে? স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, আপনি যেখানে বাস করবেন তাকে বাস করতে দেওয়া, তাকে খেতে দেওয়া, আপনি যেমন খাবেন তাকে খেতে দেবেন, যেমন পড়বেন ঠিক সেই অনুসারে তাকে সেরকম পড়তে দেবেন, এতেও কি স্বভাব আছে? এতেও স্বভাব আছে, কিন্তু কখন? কোন কোন কাজ আমরা সামনে করি, একটা কাজ করলাম, সেই কাজটাতে স্বভাব হবে না হবে সে নিয়ত বলবে। এমনিতে নিয়তের, আপনাদেরকে বারবার বলি, নিয়ত ছ রকমের হতে পারে। একটা কাজের পেছনে নিয়ত ছ রকম হতে পারে, তো সবগুলো তো আর স্বভাবের নিয়ত না। কোনটাতে শিরিক হবে, কোনটাতে বিদাত হবে, তাই না? আর কোনটাতে স্বভাব হবে, আবার কোনটাতে স্বভাব হবে না, গোনাও হবে না, এরকম বহু নিয়তে কাজ আছে। যে কাজ আপনার নিয়ত অনুসারে পাল্টাতে থাকে কি হবে না হবে, ইন্নামাল আমালু বিন্নিয়া, মানে কাজ যা কিছু আছে সব নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি আপনার হিজরত করা হয়, যেমন হাদিসের কথা আছে, হিজরতের কথা বুখারী শরীফের প্রথম হাদিস, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ, যদি কেউ আল্লাহর ওয়াস্তে রাসূলের দিকে, রাসূলের তখনকার কথা বলছি, রাসূলকে সন্তুষ্ট করার জন্য তখন জীবিত অবস্থায় হিজরত করতে আসে, তাহলে তার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের জন্য। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যদি কারো হিজরত কোন দুনিয়ার স্বার্থ লাভের জন্য হয়, দেখ নিয়ত ছিল না, কাজ একই, কিন্তু এক ব্যক্তি এলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর এক ব্যক্তি এলো দুনিয়ার কোন স্বার্থ লাভের উদ্ধারের জন্য, যে মদিনায় যাব, মদিনায় গিয়ে আমার পার্থিব্য সুখ শান্তি বেশি হবে, মক্কাতে কষ্ট হচ্ছে তো ওখানে যাই, তাই না? আও ইমরাআতিন ইতাজাওয়াজুহা, কিংবা কোন মহিলাকে বিয়ে করার জন্য যদি মক্কা ছেড়ে মদিনা আসে, তাহলে ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে সে হিজরত করবে তার হিজরত সেই সেই উদ্দেশ্যেই হবে। তাহলে মন এখানে যে তিনটে কথা বলা হলো, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য, আর কোনো মহিলার জন্য, কিংবা চাকরির জন্য, কিংবা সম্মানের জন্য, সুনাম নেওয়ার জন্য, সুখ্যাতি লাভের জন্য, বহু রকম হতে পারে, যে যেরকম নিয়ত করবে সে সেই রকম ফল পাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আজরা ইল্লা আন হিসবা ওয়ালা আমালা ইল্লা বিনিয়া, আপনি স্বভাব পাবেন না, কোন কাজে স্বভাব পাবেন না যদি না স্বভাবের নিয়ত করেন। আপনি যদি কাজটাকে হিসবা, হিসাব, হিসাবে লাগান, হিসাবে লাগান যে এটা আমার আখিরাতের জন্য থাকলো, তাহলে স্বভাব পাবেন। আর কোন আমল নিয়ত ছাড়া হয় না, মানে সঠিক হয় না, আল্লাহর জন্য না হলে পরে, এখলাস না হলে পরে সে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই যে স্বভাবের আশা রাখা, হাদিসে বহু জায়গাতে এসেছে, কোন কোন হাদিসে এই শর্ত লাগানো হয়নি, কিন্তু যে হাদিসে শর্ত লাগানো হয়েছে এই হাদিসকে আসল মেনে নিয়ে, যে হাদিসে শর্ত লাগানো হয়নি তাতেও আমাকে ভাবতে হবে যে হ্যাঁ, নিয়ত হচ্ছে শর্ত বা স্বভাবের আশা রাখা হচ্ছে শর্ত। যেমন হাদিসে এসছে মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সওয়াবের আশা রেখে, তাহলে ইমান তো থাকতেই হবে, না তো কোনো আমল কবুল হবে না। আর সেই সঙ্গে আপনি মোমেন, রোজা রাখছে, আপনার রোজার সওয়াব হবে। যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে রাখেন তাহলে সওয়াব হবে। যেমন অন্য হাদিসে এসছে মান কামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি তারাবিন নামাজ পড়বে ইমানের সাথে এবং সওয়াবের আশা রেখে। যেমন অন্য এক হাদিসে এসছে ওমান কামা লাইলাতুল কদরে ইমানা ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদর সবে কদরের যারা নামাজ পড়বে কিয়াম করবে ইমান এবং সওয়াবের আশা রেখে, তাহলে তার সমস্ত গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তার মানে যদি এই শর্ত না থাকে, ইমান তো আসল শর্ত কিন্তু ইহতিসাব যদি না থাকে, তাহলে সে যদি মনে না করে যে আমার গোনা খাতা মাফ হবে, তাহলে তার গোনা মাফ হবে। যেমন এই যে মজলিস, এই মজলিস কিসের মজলিস? জিক্রের মজলিস। এখানে কিছু হোক আর না হোক কি হবে, গোনা মাফ হয়ে যাবে। ওই যে হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে ওই যে এক লোক এসেছে, ও এসেছে বসে গেছে কিন্তু তার নিয়ত হচ্ছে যে সে অন্য উদ্দেশ্যে এসেছে, তবুও যারা এই উদ্দেশ্যে এসেছে, সওয়াবের উদ্দেশ্যে এসেছে, তাদের কাছে বসার জন্য আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেবেন, আল্লাহু আকবার। কিন্তু মোটেই যদি সেই উদ্দেশ্য না থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন না। এখানে এটা দলিল হল যে যত রকমের ভালো কাজ আছে, গোনাহ বলা হয়েছে গোনাহ মাফ হবে, মানে গোনাহ কাফফারা হবে, তার শর্ত হলো ইমান ও ইহতিসাব থাকতে হবে। আর আল্লাহর যে আল্লাহ প্রতি ইমান আছে, কিন্তু আল্লাহ তাআলা যে সওয়াব দিবেন বলেছেন বা ওয়াদা করেছেন, সেই সওয়াবের প্রতি কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তার যে ফজিলত আছে সেই ফজিলতে বিশ্বাসী হতে হবে। এখন প্রশ্ন হলো আপনি ফজিলতই জানেন না, তাহলে কি করে আপনি মনের ভেতরে রাখবেন? জানাজান নামাজ পড়লে কত সওয়াব হয়? এক ওহুদ পরিমাণ সওয়াব হয়। কিন্তু আপনি জানেনই না জানাজার নামাজ পড়লে কত সওয়াব হয়। এমনি গেলেন জানাজা পড়লেন, এবার জানাজা পড়লেন আপনার শিরক হতে পারে, তাই না? জানাজার নামাজ পড়লে শিরক হতে পারে, কারণ আপনার নিয়ত হচ্ছে লোক দেখানি, শিরক হয়ে গেল। আর আপনি জানাজা পড়লেন সওয়াব হবে, সওয়াব আম ভাবে সওয়াবের নিয়ত করলেন সওয়াব হবে, কিন্তু এক ওহুদ পাহাড় সমান সওয়াব নিতে হলে কি করতে হবে, ওটাকে আপনার মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে, জানাজা পড়তে এসেছি এক ওহুদ পাহাড় সওয়াব নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে আমলের ফজিলত জানতে হবে, তার ফলে তা বিশ্বাস করতে হবে। আর ইহতিসাবের একটা মানে হচ্ছে যে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য একমাত্র রাখতে হবে, না লোক দেখানোর উদ্দেশ্য হবে আর না অভ্যেসগতভাবে। অনেকে দেখুন অভ্যেসগতভাবে, যেমন আমাদের দেশে মহিলারাও দিনের বেলায় খায় না, যদি দ্বিতীয় অবস্থায় থাকে যে আমি দিনে খাই তো ভাববে রোজা রাখিনি, অথচ রোজা তার মাফ, কিন্তু কেন অভ্যেস, অভ্যেস অনুযায়ী সবাই সাথে রাখছি। অভ্যেস অনুসারে যদি রাখে এমনি না খায় তাহলে কি রোজা হবে, রোজার সওয়াব হবে? মোটেই না। তাহলে যখনই আমরা কোনো কাজটা করব, সেই কাজটার যে সওয়াব, সেই সওয়াব নিয়তে রাখতে হবে। ওয়াজে বাদাই করছি যে সওয়াব পাব, সেই নিয়ত রাখতে হবে। আম্মাল গাফিলু আন নিয়াতি তাকাররুব ফালা সওয়াব লাহ, কিন্তু যে গাফেল এ ব্যাপারে যে এর কি সওয়াব আছে, সেই সম্পর্কে যদি গাফেল হয়, উদাসীন হয়, অজ্ঞানী হয়, তাহলে তার কোনো সওয়াব হবে না। হ্যাঁ, আম ভাবে যদি আমি একটা ভালো কাজ করলাম নিশ্চয়ই কোনো না কোনো সওয়াব পাবো, ঠিক আছে কোনো না কোনো সওয়াব পাবেন, কিন্তু নির্দিষ্ট সওয়াবের জন্য কি লাগবে, নিয়ত থাকা হবে। শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ইমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কোন মুসলিমের জানাজার অনুসরণ করবে ইমান ও সওয়াবের আশা রেখে, ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইউফরাগা মিন দাফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, যদি দাফন কাজ সমাধা হওয়া পর্যন্ত থাকে সাথে থাকে, তাহলে দুই কেরাত, দুই পাহাড় সমান, দুই ওহুদ পাহাড় সমান সব লাভ হবে। আর যদি নামাজ পড়ে ফিরে আসে তাহলে এক ওহুদ পাহাড় সমান, ঠিক আছে। বলা হচ্ছে ফাইজা সাহিত্যাল জানাজা হাত্তা ইসাল্লা আলাইহা ফালাকা কিরাত, ওয়াইন ইস্তামরার তামা আহা হাত্তা তুদফান ফারাকা কিরাতান লাকিন ফিরওয়ায়েত হ্যাঁ, তো যদি তুমি হাজির হও নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে চলে এসো এক কেরাত, যত দাফন পর্যন্ত থাকো দুই কেরাত, আর ইমান বিল্লাহ তাসদিক আম্বি ওয়াদিহি ওয়া ইহতিসাব আলি সাওয়াবি ওয়া লাইসা কসদুকাল মুজামালা লি আহলিল মাইয়্যিত, তুমি লোক দেখানির জন্য যাওনি বা যার যে বাড়ির লোক মারা গেছে তাদেরকে দেখানোর জন্য, দায় সারার জন্য কিংবা সৌজন্যের খাতিরে, কেন গেছে না, একসঙ্গে কাজ করতাম কলিগ অফিসে এসেছি তাই আর কি। তো এই ক্ষেত্রে তো অনেকে দেখে অমুসলিমরাও এসেছে জানা যায়, আছে না, আবার মুসলিমরা অনেকে অমুসলিমদের কি সওয়াব আছে নাকি, না না না, লিআন্নাল মুজামালা আলি আহলিল মাইয়্যিত সওয়াবুন আজিল ফিদ দুনিয়া ফাকাত, যদি আপনি সৌজন্যের খাতিরে যান তো কি হবে, হয়তো যে তাদের সঙ্গে একটা একটা তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলাম, তার জন্য সওয়াব আছে, সে সওয়াব পাবেন, অথবা দুনিয়ার সওয়াবটা আপনি পেয়ে গেলেন যে মাইয়েতের যে বাড়ির লোক তারা আপনার প্রতি কি হলো, খুশ হলো যে হ্যাঁ লোকটা এসেছিল। আলাকিনাল আজরাল্লাযী হুয়া কিরাতান ফাহুয়া লিমান তাবিআহা ঈমানাও ওয়া ইহতিসাবা, কিন্তু দুই উহুদ পাহাড় সমান সওয়াব হবে কেবলমাত্র সেই ব্যক্তির জন্য যে তার সওয়াবের আশা রাখবে, হিসাব রাখবে, হিসাবে রাখবে যে হ্যাঁ আমার দুই উহুদ পাহাড় সমান দাফন পর্যন্ত অপেক্ষা করলে সওয়াব হবে। আশা করি স্পষ্ট হয়ে গেছে, এ থেকে আর দ্বিতীয় কথা কিছু নেই, কিন্তু কয়েকটা হাদিস পড়ে শোনাচ্ছি। উবাই ইবনে কাবের হাদিস, তিনি বলছেন কানা রাজুলুল্লাহ আলম রাজুলান আবা আদামিল মসজিদ মিনহু, দেখ আমাদের মধ্যে একটা লোক ছিল, জানতাম না আমরা, মনে করতাম যে তারই বাড়ি হচ্ছে মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, ওয়া কান আলা তখতাই ও সালাহ, কোন নামাজ তার মিস হতো না। ফাকিল লাহু আও ফাকুলতু লাহু লাউ ইস্তারাইতা হিমারান তারকাবুহু ফিল যালমা ওয়া রামদা, যদি আপনি গাধা কিনতেন একটা, আপনি অনেক দূর থেকে আসছেন হেঁটে হেঁটে, যদি গাধা কিনে নিতেন একটা, তো সেই গাধাতে আপনি চড়তেন, তাতে আপনার ঠান্ডাতে শীতে এবং গরমে কষ্ট হতো না। তো ফাকালা মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদ, আমি চাই না, অনেকে বললো যেতে আমার যদি মসজিদের পাশে কোনো জায়গা দেখে ঘর বানিয়ে নাও, উনি বললেন যে আমার, আমি চাই না যে আমার বাড়ি মসজিদের ধারে হোক, ওয়াইনি উড়িয়ে দোয়া ইয়ে বালি মামশাই আইলাল মসজিদ, আর না আমি চাই আমি গাধা কিনে গাধার পিঠে সওয়ার হয়ে আসি, আসলে আমি চাই যে আমার পদক্ষেপ মসজিদের প্রতি, আমার পদক্ষেপ আমার নেকির খাতায় সওয়াবের খাতায় আমার আমল নামায় লিপিবদ্ধ হোক, আল্লাহু আকবার। ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজামা আল্লাহু লাকা যালিকা কুল্লু ওয়া ফি রিওয়ায়াতিন ইন্না লাকা মাহতাসাবতা, তুমি যে নিয়ত করেছো সেই নিয়তের সব তুমি পাবে। আর এমনিতে জানেন ঘরে উযু করে যদি কেউ মসজিদের দিকে আসে তো একটা পা তুললে কি হয়, একটা পা তুললে তার সওয়াব হয়, তারপরে গোনাহ ঝরে যায়, তারপরে মর্যাদা বর্ধন হয় ইত্যাদি, তো বিভিন্ন সওয়াব আছে। তো প্রতি পদক্ষেপে পদক্ষেপে মর্যাদা বর্ধন হবে, নেকি পাবেন, আপনার গোনাহ ঝরে যাবে, এটা হয়তো গাধার পিঠে সওয়ার হলে আমি সেটা পাবো না, আমি এই জন্য করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি এরকম নিয়ত করো তুমি তাই পাবে। আবু হুরায়রা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা মালি আব্দুল মুমিন ইনদি জাযাআন ইযা কাযাইতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। হাদিসের কুরসি, আল্লাহ তাআলা বলছেন যে যখন আমি কোন বান্দার তার প্রিয়তমকে ছিনিয়ে নি, তার কোন বান্দার কাছ থেকে তার প্রিয়তমকে ছিনিয়ে নি, অতঃপর সে যদি সওয়াবের আশা রাখে, অন্য হাদিসে আছে ধৈর্য ধরতে হবে, তাই না, ধৈর্য ধরতে হবে, কাঁদাকাটি করলে হবে না, আর কি করতে হবে, সওয়াবের আশা রাখে, তাহলে তার বদলা আমি জান্নাত ছাড়া অন্য কিছু দেব না। অন্য এক হাদিসে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যার ছে সন্তান মারা গেল, তখন মেয়ে আব্বার কাছে খবর পাঠালেন যে আব্বা আসুন আমার সন্তান মারা গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না, বললেন যে ব্যস্ত ছিলেন, বলে পাঠালেন যে তুমি যাও এবং তাকে বলো আন্নাল্লাহি তাআলা মা আখাজা ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলা যা নিয়েছেন তাও তার আর যা দিয়েছেন তাও তার, তিনি দেওয়া জিনিস ফিরিয়ে নিয়েছেন তো বলার কিছুই নেই। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা, আর প্রত্যেক জিনিস তার কাছে তকদির অনুযায়ী ঘটে। ফা মুরহা, তুমি আমার মেয়েকে আদেশ দাও, ফাল তাসবির, যেন সবুর করে, ওয়াল তাহতাসিব, এবং সওয়াবের আশা রাখে, সবুর করে আর সওয়াবের আশা রাখে। অবশ্য পরবর্তীকালে আবার বললেন যে না, আব্বাকে আসতেই হবে, একটা দাপ আছে না। তারপরে পরে গিয়েছিলেন সাহাবিদের সাথে এবং চোখ দিয়ে পানি পড়েছিল। তারপরে সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি বলেন? এটা হচ্ছে রহমত, যা মানে স্নেহ মায়া মমতা যা মানুষের লেখা আছে, এটাতে গোনা হয় না, তাই না? অন্য এক হাদিস মুআযি বিন জাবালের হাদিস, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ইন্না সিক্তা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাতি ইজা ইহতাসাবাতহু, বলছেন যে ভ্রূণচ্যুত বা গর্ভচ্যুত বাচ্চা যখন মারা যায়, মায়ের কষ্ট হয় না, এতদিন পেটে ধরলো আবার মারাও গেল, প্রসব বেদনা ইত্যাদি, তো বলছেন যদি সেই মহিলা ধৈর্য ধরে এবং কি করে স্বভাবের আশা রাখে, তাহলে সে তার নাভির ওই যে এটা কি বলো ওটাকে নাড়ি নাড়ি ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে আবি সালমার হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাখ বাখ লিখামসিন মা আসকালাহুন্না ফিল মিজান, যে পাঁচটা জিনিস এমন যা মিজানে অনেক ভারী। মিজান বলতে নেকির দাঁড়ি পাল্লা কেয়ামতের দিনে অনেক ভারী হবে, সেটা সেটা কি? প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো বলতেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কত বলা হয়েছে? যে এক দাঁড়ি পাল্লাই যদি কালেমা, অন্য দাঁড়ি পাল্লা যদি সবকিছু, তা একটা ভারী কে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার 99টা রেজিস্টার যদি এক দাঁড়ি পাল্লায় রাখা হয়, আর এক জায়গায় এক জায়গায় অন্য দাঁড়ি পাল্লায় যদি, মানে অন্য এতে আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ কার্ড রাখা হয়, কোনটা বেশি ভারী হবে? বলতেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব তাসবিহ তাহলিল যেগুলো আছে মিজানে খুব ভারী। আমরা অনেক সময় অপেক্ষা করি, আর কখনো গরম লাগে, কখনো বিরক্ত বোধ হয়, ধোর ঘোড়ার ডিম, ধোর তালবা সোয়া দিয়ে, ধোর ব দিয়ে, ধোর ম দিয়ে, বহু রকমের আমরা কি করি, মন্তব্য করি, গালাগালি করি, লাইনে দাঁড়িয়ে আছি বা বসে আছি, কিন্তু আমাদের এগুলো করা উচিত না। কি করতে হবে? এই অপেক্ষার সময়টাকে আপনি কাজে লাগান, আপনার কাছে পড়ার কিছু নেই। মাঝখানে বর্তমানে তো মাশাআল্লাহ মোবাইল টোবাইল অনেক কিছু পড়া যায়, অনেকে তো সঙ্গে বই খাতা পত্রিকা ইত্যাদি রাখে, পড়ে যদি এসব কিছুই নেই, আপনি শুধু শুধু দাঁড়িয়ে আছেন বসে আছেন। আমরা ফ্লাইটে কত টাইম নষ্ট করি, তারপরে ট্রেনে গিয়ে সফরে কত টাইম নষ্ট করি, বাসে যাই কত টাইম নষ্ট করি, এটা সেটা দেখতে দেখতে যাই, তাই না? তখন বিরক্ত যখন লাগবে, আর অপেক্ষা আপনাকে করতেই হবে, লাইন লেগে আছে, করার কিছুই নেই, তো কমসে কম সেই সময়টাকে আপনি নষ্ট করবেন না। আপনার যে আমল নামার পাতা সাদা বেরিয়ে যাচ্ছে, অনেকে তো কালো করে দেয়, ওই যে বললাম গাড়ি টালি দিয়ে, তো সাদা বেরিয়ে যাচ্ছে, সেটা করবেন না, বরং বলতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর একটা আছে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি দেখবেন এখানে সৌদি আরবে বিশেষ করে, এরা তো গালি দেয়, গালি দিলেও কি হয়, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক দোয়া হয়, তাই না? এটা দোয়া বলে। তারপর কিছু হলেই সুবহান আল্লাহ, মানে কিছু অবাক হলো আমাদের, সে ইস কিউট, কি সব বলে, আর এরা কি বলে? মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, তাই না? তারপর আপনি হাসপাতালে যান কিংবা কোথাও যান, দেখবেন মহিলারা কিংবা পুরুষরা বসে আছে এভাবে উল্টো, মানে পাস ফিরছে অথবা পা চেঞ্জ করছে ইত্যাদি, বলে না বলে না, এইভাবে বলতে থাকে, যাতে করে তাদের স্বভাব হয়, তার স্বভাবের নিয়ত অবশ্যই রাখতে হবে, তাই না? সুতরাং এগুলো হচ্ছে নেকি দাঁড়ি পাল্লাতে খুব ভারী। আর কি কটা হয়ে গেল? চারটা হয়ে গেল, পাঁচটা হয়ে গেল, মুসলিমি ফাইয়াহতাসিবু, এটা হচ্ছে পাঁচ নম্বর। সেটা হচ্ছে যে কোন মুসলিমের শিশু মারা যায়, অতঃপর সেই শিশু মরার পরে ওই যে কি করে সওয়াবের আশা রাখে, তো এটাও হচ্ছে মিজানের দাঁড়ি পাল্লাতে খুব ভারী জিনিস, সুবহানাল্লাহ। তারপর আবু কাতাদার হাদিস, কামা ফিহি ফাযাকারান আল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল ঈমান বিল্লাহ আফযালুল আমাল, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ এবং আল্লাহর প্রতি ইমান এ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমল। তখন এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফিরু আননি খাতায়ায়া ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই মানে খুন হয়ে যাই তাহলে কি আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ ওয়া আনতা সাবিরুন মুহতাসিবুন যদি তুমি আল্লাহর রাস্তায় হত্যা খুন হয়ে যাও শর্ত আছে সবুরের সাথে এবং সওয়াবের আশা রেখে। তাহলে এখানেও শর্ত হলো কি ধৈর্য ধরতে হবে জিহাদে তুমি শহীদ হবে কিন্তু ধৈর্য ধরতে হবে সওয়াবের আশা রাখবে। সব শহীদ কি যাকে আমরা দেখি শহীদ বলে মনে করি সব শহীদ কি শহীদ? না না শহীদ বলা ঠিক না, নির্দিষ্ট কোন ব্যক্তিকে শহীদ বলা ঠিক না, আল্লাহ জানেন শহীদ। তবে হ্যাঁ এই কাজ করলে শহীদ হওয়া যায়, শহীদের মর্যাদা পাওয়া যায় সেটা আলাদা কথা, কিন্তু যে শহীদ হবে তার কি থাকতে হবে? সবুর হতে হবে এবং সবুর সব ধৈর্য না ধরে মানে উল্টাপাল্টা কথা অনেকে বলে ফেলে, অনেকে বিপদ আসে তখন ধৈর্য ধরতে পারে না, তখন আল্লাহর প্রতি অভিযোগ আনে তকদিরের প্রতি অভিযোগ আনে, না এসব করা যাবে না। আর কি করতে হবে? সওয়াবের আশা রাখবে। মুকবিলুন গাইরু মুদবিরিন সামনে থাকা অবস্থায় সামনে অগ্রসর অবস্থায় মারা যাবে, পিছন ফিরে না, মানে তুমি পালিয়ে যাচ্ছ তোমাকে মেরে দিল সেরকম না, সামনাসামনি শত্রুকে সামনাসামনি মোকাবেলা করা অবস্থায় মরতে হবে। তারপর মাকার রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় খুন হয়ে যায় তাহলে কি আমার সমস্ত গুনাহ মাফ হবে? ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন যে তুমি ধৈর্য ধরবে এবং সওয়াবের আশা রাখবে এবং শত্রুর সঙ্গে মোকাবেলা করতে করতে মারা যাবে। হ্যাঁ তবে ইল্লাদ্দাইন, তবে ঋণ নয়, ঋণ মাফ হবে না, ঋণের গুনাহ মাফ হবে না। ফাইন্না জিবরিলা আলাইহিসসালাম কাল আলী জালে, কারণ জিবরিল আসসালাম আমাকে এক্ষুনি বললেন যে ঋণ শহীদের ঋণও মাফ হবে না, ঋণ তোমার পরিশোধ করা থাকতে হবে অথবা তোমার ওয়ারিসদেরকে কি করতে হবে পরিশোধ করতে হবে, না জান্নাতের পথে আটকে থাকবে। আর একটা হাদিস ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা, যখন পুরুষ তার পরিবারের জন্য খরচ করে এমন কি মুখে যে লোকমা দেয় মুখে যে খাবার তুলে দেয় বা খাবার যে খরচ করে সে যদি সওয়াবের আশা রাখে তাহলে তাতেও সওয়াব আছে, এবং বললাম যে মিলনেও সওয়াব আছে তাই না? তো সওয়াব আছে কিন্তু শর্ত হলো এহতেসাব, মানে সওয়াবের নিয়ত রাখতে হবে। অন্য এক হাদিসে আছে ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফি ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর মুখে মানে যদি এক গ্লাস পানি ঢেলে দেন স্ত্রীকে, মানুষ অবাক হবে না, আপনার স্ত্রীও অবাক হবে কি ব্যাপারে বাবা আমাকে আবার পানি দিচ্ছে কেন, আমাকে তো পানি দিতে হয় আজীবন তাই না? তো অবাক হওয়ার কিছু নেই, যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে আপনার স্ত্রীকে এক গ্লাস পানি ঢেলে দেন তাতেও সওয়াব আছে তাই না? তাতেও কমসে কম দশটা, একটা একটা নেকির কাজ করলে কমসে কম দশটা, আল্লাহর ইচ্ছা আরো বেশি পেতে পারেন। আর মসজিদ বানানোর জন্য বলা বানা মসজিদ আল্লাহ তাআলা ইয়াবতাগী বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা মসজিদ বানিয়ে দিলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। তবে উদ্দেশ্য শর্ত হলো কি ওই যে নিয়ত ঠিক রাখতে হবে সওয়াবের আশা রাখতে হবে। তো বোঝা যাচ্ছে যে আমরা যে কাজগুলো করছি সেগুলো যদি নিয়তের উদ্দেশ্যে না হয় তাহলে তাতে আমরা কি বলে সওয়াবের উদ্দেশ্যে না হয় তাহলে তাতে আমরা সওয়াব পাব না। নির্দিষ্ট ফজিলত যেগুলো আছে সেই ফজিলত মনে রেখে সেই ফজিলত পাওয়ার জন্য যদি আমলগুলো পারি পাইকোট করি তাহলে আমরা তাতে সওয়াব পাব, নচেত আমভাবে করলাম তাতে সব ভালো কাজ, ভালো কাজে সওয়াব পাবেন কিন্তু নির্দিষ্ট ফজিলত পেতে হলে আপনাকে কি করতে হবে হিসাবে রাখতে হবে, হিসাব করতে হবে যে এতে আমার এই হবে, এতে আমার গুনাহ মাফ হবে, এতে আমার এক উহুদ পাওয়ার সওয়াব হবে, এতে আমার একটা ঘোড়া দান করার সওয়াব হবে, একটা গোলাম আজাদ করার সওয়াব হবে, একটা উট কোরবানি করার সওয়াব হবে তাই না, গরু কোরবানি করার সওয়াব হবে। এগুলো কি করতে হবে আপনাকে মনে মনে রাখতে হবে যে আমি এগুলো পাবো, তাহলে ইনশাআল্লাহ পাবেন। আর যদি এমনি করেন করলাম বাস আল্লাহ আল্লাহ সওয়াব দেবেন তো আল্লাহ সওয়াব দেবেন, সেই রকম দেবেন যেরকম আপনি নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে কাজগুলো আমরা করি যেন সঠিকভাবে সঠিক সওয়াবের আশায় করি, আর কোন কাজের কি স্বভাব আছে সেগুলো জানলে লাভ হয় তাই না, তাতে কি হয় কাজে মনটা আগ্রহ বাড়ে, যে মসজিদে হালকা হালকাতে লোক নেই। যদি মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা হয়, তাতে যদি 10,000 রিয়াল পাওয়া যায়, মাজমা থেকে বাকি থাকবে না? যদি বলা হয় হারমার এই মসজিদে যদি এসে কেউ একটা আয়াত মুখস্থ করে বা শিক্ষা করে মানে সহ, তাহলে তাকে 10,000 রিয়াল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কেউ বাকি থাকবে? বিশাল লাইন পড়বে, 10 রিয়াল দিলেও বাকি থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে কি, যখন বলা হবে যে এই 10,000 রিয়াল পরিমাণ সওয়াব, কালকে আমার হুজুর অনেক দূরের কথা বললেন, হাত নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য থাক, মুশকিল হচ্ছে এখানে। আর তার জন্যই আমাদের কোনো কাজে মন লাগে না, দার্সে আসবে মন লাগে না, দার্সে বসবে বসলেই আমার গোনা খাতা মাফ হবে তবুও মন চায় না, তার থেকে কোথাও আড্ডা দিচ্ছি, কোথাও বসে আছি, কোথাও তাস খেলছি, কোথাও ক্যারাম খেলছি, কোথাও জোয়া খেলছি, কোথাও টিভি দেখছি, কোথাও নেট নিয়ে ফালতু মানে গল্প স্বল্প ইত্যাদিতে সময় নষ্ট করছি, যাতে মানে উপকারে হয়তো হয় না, আবার অনেক সময় অপকার হয়। সেসবগুলো বাদ দিয়ে যদি আমরা খেলে এসে বসি, আধ ঘন্টা এক ঘন্টা সময় যাবে। মানুষকে খাবার দেওয়া হচ্ছে তাও আসে না, আল্লাহুল মুস্তাআন। দুনিয়ারও সব দেওয়া হচ্ছে তাও আসে না, কিন্তু 10,000 দিতে হবে আর কি। 10 রিয়াল হবে না কাজল, 10 রিয়াল হয়তো অনেকে বলবে ধুর ঘোনা ডিম একটা স্যান্ডউইচ, তো আল্লাহুল মুস্তাআন। এই সমস্যা হচ্ছে এখানে যে সওয়াবের নিয়ত নেই, মানে আখেরাতে যে ঘরটা আমাকে তৈরি করতে হবে বেশ সুন্দর টাইল লাগিয়ে, সেটার খেয়াল নেই। আমার বাংলাদেশের বাড়ি, আমার বাংলা বাড়ি যেন এখান থেকে কোনো উপার্জন করে, যাতে করে টাইলটা হয়, টাইল হয়ে গেলে একটার পর একটা আছে না, লাইটিং, তারপরে তারপরে আবার কি, তারপরে কালারিং, তারপরে বহু রকমের একটার পর একটা বেড়ে যাবে, এটা হোক সেটা হোক এই দুনিয়ার কামাই করি। কিন্তু যে ঘরে গিয়ে আরো অনেক অনেক যা অনন্তকাল থাকতে হবে, সেই ঘরটা আমার টাইলওয়ালা হোক, সেই ঘরটা আমার আলোওয়ালা হোক, সেই ঘরটা আমার বাগানওয়ালা হোক, এ খেয়ালই নেই। তার কারণ বিশ্বাসটা হচ্ছে খুব দুর্বল, ইমান হচ্ছে দুর্বল। সুতরাং ইমান আর এহতিসাব হচ্ছে মূল জিনিস আমলের পেছনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেন আমাদের আল্লাহ তাআলা আমল কবুল করেন ইখলাসের সাথে, আমরা করলে পরে এবং সওয়াবের আশা রাখলে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।